ابو ہوئے گا نہیں وہ تو دیر کوئی کرے بھائی ہاں اور حدیث سے جانا وا عبد الحسن ابن علی رضی اللہ تعالی عنہ کو رتا ظاہر کیا جنہیں حسن بن علی رضی اللہ تعالی عنہ نے اپنے صبح کو فقبلہ ہاں ابو ہریرہ رضی اللہ عنہ غصہ دیا ابو ہریرہ رضی اللہ عنہ پہلے مجھے نابیر مجھے کہلا بوتھا دی سے ابو ہریرہ جلے تکر رومان تاہر زمان لے چنے قال علیہ السلام دی جہت کول حضور پاک صلی اللہ علیہ وسلم کے واری ڈاپ لے دو تیرے ران کو ہمار اسی کے نا بھائی ہم عالم تھا انا سبزا یہ عورت کیا تیرا علم ہی ہے تحقیق کہ یہ رام کیا ہے عورت ہے سطر ہے ان رقبہ مطلق العزم الحفظ وسا رقبہ رکھ لے رانیر ہڈی اور پینڈ مل ہڈی جوڑا جوڑا لگا نا جی پینڈ مل ہڈی پائر ہڈی اور رانی ہڈی ہو جائے ملی تو سن گنا رقبہ نا کیوں کہ دھول لے ماں کو کیوں کہ رقبہ یہ ساتھ اور فرد کے ہڈی کے جائے لے کا ہے جنہیں فرس تمر محرم ملی ہے نا ایک رو تیتر بردو کی ہر وار کرتے ملی اور حکومت اور موبائل میں جو تاروں سے کون سی کارون حکومت وفی مستی ہی یک بھی محرم اس قسم کے موضع میں توجہ ہوا کس کا حرام کا اس نے حکم العورت ہوئی رکبہ ہم ایک تکر ایک رکبر حکم فرض حکم اور موضع ایک حصے حکم تیمہ حکومت جب پیش کو مست دونوں حکومت کے ساتھ وہ بھی عورت سطر کنتو رکبر سطر ایوان فرض سطر ایوان کے بھائی مولا خاصل سب کے بھائی سطر میں دکھئے تھے بھائی حکومت جب پاکنے کو دیکھو حکم العورت بھی حکم حکم سطر کا رکبہ کے اندر اخاف ہے بھی میں اسی اخاف ہے فرق سے حق سے مجھے جو تلو کرے بھائی حکومت سے ایک چیز حلقہ حکم کا مجھے رکنا مجھے پھر فرق سے اخاف ہے فرق سے کے اندر کیا ہے اخاف ہے بھی نفسی ہی اس سے موضع خاص کے اندر جو حکم ہے حتی ان اکی تر گیا حکم ہے گیا بھائی انگلتے سے ہاں سوء موضع خاص قبول دبول حتا نقاش والا رقبہ یا تو کہ جو کہ کھلنا والا رقبہ کو یوں کرو علیہ نرمی سے انکار کیا جائے اس پر ہے نرم بارو تھا جنہیں کاش والا وقت یعنی ہوا رہی جنہیں اور جو ران کو کھلنا والا ہے سر جنش کیا جائے بھالو مندر بلا ہوتا کہ مجھے پسو تاکہ شکر ہوا تاکہ ہاں پاکہ آن وقاش وقت جو ادبو ان رکھ جائے جنہیں اچھا اگر انکر کرے جنہیں تو اس کو عادت دیا جائے گا جو کھننا والا ہے مولا خاص کو لجر تو گئے جدی کہ شیر جو برابری کرے اینیا برابری کرے تو چپل لگا لگا جی ارے کو اللہ اس نے چلو نیم کا تکلے تارے تو دیگر تم سو تو دے تو کا کلی رکھتا ہم تو دیکھ سو تا پھول لگا تو تمہار یو باو نظر لے یہ بجلے بل بجلے یو باو مست جو موبائل نظر کرنا رجل کا رجل کے لیے اس کا مست کرنا بھی کیا موبائل پرشے پرشے جی ستھان بلی دیکھا جائے دے سکتے ایک دو اسپرش کرا کر بھائی ایک جائے گا لینا ما فی ما لائسا دکھاو تو کو لینا ما فی ما تو کہ دن کے اندر جو عورت سطح نہیں ہے حکم میں کیا ہے جن برابر ہے دیکھنا اور مست کرنا کی رکم برابر دیکھا نہیں ہوں کہ بھائی اسپرش ہو یک دوزل مرتے انتنظر من الرجل الى ما ينظر الرجل الیہی منه اذا امانت الشرطان جائز عورت کے لیے نظر کرنا رسول کی طرف خلا مائندر اس معذرات کی طرف جو دوسرے مرد کے لیے اس سے جائز ہے. ایک پروش ہے اور ایک پروش ہے جو ان کو جی دیکھا جائز ہوتا ہے مہیلا جن پورشے ان کو جی دیکھا کیا سے بھائی جائز جتنی امانت شہوات شہوات سے اگر معمول ہو جدی وہ مہیلا شہوت کا معمول ہو تو کیا سر بھائی دیکھا کیا سر بھائی برابر ہونے مرد اور عورت نظر کرنا اس چیز کی طرف جو سفر کی یہ جنس کا سفر نہ اندر پورس اور مہیلا کی سمان کی جگہ بجے سمان جڑے جہاں سیاب ہوتا ہو سیاب جے رکم کپڑا پورسوں جن جائز ہوتے مہیلا جن جائز ہوتے کتاب کتاب الخنسار بین مہیلا نظر کرنا رجل کا اپنے مہاراج পুরুষের জন্য তার মহারমের পেট পিঠ বাদে যদি অন্য স্থান দেখা যায় তদ্রুপ পুরুষের মহিলার জন্য ভিন্ন পুরুষের এইগুলি দেখা যায় পেট পিঠ বাদে বাদে বাকি অঙ্গগুলিকে দেখা যায় বুঝছে এটা কার মধ্যে আছে ভাই মফসুতে সঞ্চয় মুশকিলের অধ্যায় মধ্যে মফসুতে সঞ্চয় মুশকিলের অধ্যায় مانتام برابر نظر مدد برابر اچھا دیکھو نظر یہ خراب جنس اگلا تو خراب جنس کے طرف نظر کرنا یہ کیا اگلا بھائی سب تو نا گلیس بھائی کیا نا بھی کر دیا وہ اکبر رہی انا تشتہی اور شکم ہی ذائل کیا یستحب لہا ان تغضا بصرہا احدہم امانت اوئی جو کوئی سے اذا امانت شعبہ کوئی سے نا مہیلہ جن کے اشتر تکے مامون ہو ادھر وہ ادھر فائدہ بھی کرتا سے فائنکارا بھی کل دیا اگر مہیلہ کی کل کے اندر شعبہ تو تو اکبر رائے اس کے کیا ہے یہ انا تاج مست یہ کیسٹا ہوگا تر کے بھائی اکبر رائے کے لیے بھائی پورش دیکھے چاہیے تر مل من کی مدد کی ہوئے ایسٹا سرشٹی ہو یہ تو ایسٹا کے اندر کیا ہے شکت اور شوق کیا ہے دل ہے ایسٹا ہی بولا تو عورت کے لیے مستاب ہے اپنے آنکھ کو نیچے رکھ کے اس کی طرف نظر نہ کرنا پہلے مہیلا جنا جو اشتہار سنتے اتوا آگا میرا اشتہار ہو اور اشتہار جن شکاوت کے سند ہو پہلے مہیلا جنا مستحب سے تار پورش دیگر لکھ نہ کرا سے لوکانا نادر ہوا لگ لے ہاں جو یہ متوسط ہے مہیلا میں جائے شہوات آسے تو اکبر آرائی آسے بار شوق آسے এখন যে দরকার আগর নজর কারণ রাজুল হোক লেগে অবরোধ কি করো ও আপনি হাজ ছিল আর অবরত ইস গুণ সে গুণান্বিত হয় আর মধ্যে এই অবস্থা আছে মোস্ট সেটি তার মধ্যে স্বাগত আকবর আল্লাহ স্বাগতের অর্থাৎ স্বাগতের সম্বন্ধে শিক্ষার্থের ভাই নজর না করাই সেটা ইশারা থাকবে আমার তোদের এই এই মহিলার দিকে পুরুষের কি নজর করা করে ভাই হারাম তখন আপনারা চিন্তা করে যুবক বাইরে আছে অন আপনারা চিন্তা করে না আপনারা তো জিনিসের দিকে তাকানো তো তোমার মারাত্মক না তুই খারাপ জিনিসের দিকে নজর করে মারাত পুরুষের জন্য নজর করা হারাম মহিলার জন্য নজর না করে ভালো কিছু না মহিলার জন্য নজর না করা উত্তম পুরুষের জন্য হারাম কিন্তু দুজনের শিবর ঠিক আছে বুঝলিও কিন্তু দুজনের শিবর ঠিক আছে একজনের জন্য হারাম একজনের জন্য না দেখাটা উত্তম এরকম ফরক কেন পার্থক্য কেন সমান অধিকার তো আল্লাহ সমান অধিকার দিয়ে বানাই সমান অধিকার দিয়ে আল্লাহ তালা প্রেরণ করে নাই কেন ভারত মানুষ দিকে আমার সব জেনে প্রতি জাতির রহ যে প্রতিভাজন উনি বর্ণনা করছিল যে সমান অধিকার না দিয়ে পাঠাল একটা উপমা দিয়েছিল হাস্য না আমি বলতে মাটির গড় বেশি বৃষ্টি নামছে তুফান আছে বুঝলিও বৃষ্টির সাথে বাতাস আছে জল করতে পারে না আর ঠান্ডার মধ্যে বৃষ্টি পেশা বৃষ্টি করে না আমাদের হাজত সুন্দর একটা নাই একজনের কান্না একজন জমে তো কি করছে সে উঠে সেরা প্রস্রাব করছে নল ব্যাগ করে দিচ্ছে প্রস্রাব তো বাইরে বলছে আমার সমান অধিকার করে মৌলিক তার কে ভাই যদি এতবার করা হয় যে মুতাহাক্কিকের এতবার করা হয় তাহলে বাস্তবে সমতাগুলো মহিলার মধ্যে আছে এই স্বভাব কেন আছে পুরুষের মধ্যে আছে দুটো দিক দিয়ে যদি কি হয় স্বভাব হয় তাহলে বোঝেনি নেই বিপদে পড়তে সময় লাগে না কারা শরত মিনার জানে মহিলা মৌজুদা বুঝিনি লা কাজালিকা এসা নিয়ে এবার ইস্তাহার তিন মারা মহিলা কি করে মহিলা ইস্তাহার হচ্ছে না হুকমান হাজির হতো না পুরুষের পক্ষ থেকে কে ভাই স্বভাব কে নাই নাই তৈরি কারণ আমি জানবি ওখানে ও স্বভাব তো গাছ জানার স্বেন যিনি ফার মুখামিলা জানাবে যে তার প্রায় মুহারাম আকোয়া বস মা মুপাক সাবে তুমা দুনো জানার স্বেন সি এফতে ও চানে মে মহরম কি তরফ ইয়া আকোয়া হে কবি তরফ যদি জনপক্ষ থেকে স্বভাব হয় একেবারে হুকমিন দৌড়ে আছে চলো ভাই মালা তুমি না মালাতে এক পুরুষে অপর পুরুষের যে অঙ্গগুলি দেখতে পারে এক মহিলা অপর মহিলার এই অঙ্গগুলি দেখতে পারে ঠিক না অর্থ কি নাভি থেকে নিয়ে কি বলছে তার হাঁটু পর্যন্ত এজন্য দেখতে পারবে না এবারে বাকি অঙ্গগুলি যে ভাই এক পুরুষের জন্য আর পুরুষে দেখতে পাই তাহলে এক মহিলা অপর মহিলা যে ভাই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এইগুলি এই স্থানটা দেখতে পারবে না এবারে বাকি স্থানগুলি কি করে দেখতে পারে এক মহিলা অপর মহিলা আর কত বুঝিনি নজর কারে আলোরত না আলোরছে ইলা উস মৌজা কি তরফ কে যে জায়েজের নজর কে দিয়ে নজর কারনা যিনি বুঝতে পারবে এক পুরুষে অপর পুরুষের যে মজাগুলি দেখা যাইতেছে একজন মহিলা অপর মহিলা এই স্থানগুলি দেখা কি আছে ভাই শ্রী উজ্জ্বলের মজা এক জিনিসের নাম আর মা তো মজার সবত কালেবান কালেবান সবত কি হয় মা তোমার মাধ্যমে নজরে যার রাজনে যার নজর এসাকে নজর কেনা রাজনকে রাজন কি তরফ এক মত দুশ্রের মধ্যে কি তরফ নজর কেনে তোমার সবত কালেবান সবত কে মাধ্যম হ্যাঁ মালাতে দেখতে পারবে যিনি হাত অগারে দেখতে পারবে তিনি বকরার নজর বকরার নজর কেনার এবং স্বামী তার স্ত্রীর মজার খাতে দিকে তার আপনি আর কো আমার

কইছিলাম চার এবং হাত পেয়েছিলাম উপরে আগে বইটা চিনি ভাই মগর মজার এইগুলি বাদে বাকি অঙ্গগুলি দেখো যাই আছে কেউ কে বাস পর দাখিল হতে হয় বেগর কে আবার ক্যা হরম কেতাম সরম কেন মহারাজের কাছে পৌঁছে তার অনুমতিও নেই না লজ্জা লজ্জা ভিনি কি করে কোন লজ্জা করে না থাকি ঠিক না ফি বাই তিহা কামে দে ওই মারা তো ফি বাই তিহা মহিলা কই আছে তার ঘরে স্কুলে কলেজে পাঠে হ্যাঁ ঘরে হ্যাঁ আর ফি সিয়াবে মেহনত দিয়া আতাত মহিলা নিজের ঘরের সদস্য কি করে ভাই স্বাভাবিক কাপড় পরিধান করে উন্নত মানের কোন কাপড় পরিধান করে না কিনা যে কাপড় নিয়ে কাজকর্ম করবে এই কাপড়ে পরিধান করে কাজ করবে সিয়ালি মেহনত ইহা আপনি মেহনত কে কাপড় আদতান আদতান মহিলারা ঘরের মধ্যে সাধারণ কাপড় পরিধান করে আসবে হারমান নজর হাজির মহল আগার হারাম হয়ে যায় নজর করে না রোজ মুস্কুরা মজার কি তরফ মহল কি তরফ তো ইয়ে মসল রথ কি তরফ আমাদের অবস্থায় সেটা কি হবে ভাই এই সমস্ত কিনা শ্বশুরালের মধ্যে ভাই ভাই বোনের মধ্যে এইগুলি কিনে দরব করে আর প্রিয় ভাই লেহাজা আমাদের অবস্থায় যেরকম সেই দিন ক্ষমতাবাদের দিন না যেরকম এই সমস্ত অঙ্গ দেখুন গায়ে আছে তাহলে শ্বশুরাল লাগতে পারে যে যাদের জন্য মহারমান সাবিত হয় জেনে তাদের সে অঙ্গ করে দিলাম দেখা কি আছে ভাই আরবিশ্বের কাছে আরে রে।